আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে জুমার দিন, জুমার পরে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা, আর সেটা হচ্ছে মোমেন মুসলিমের কি হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি হতে উদ্বুদ্ধ করেছেন, ইসলাম আমাদেরকে চেয়েছে যে প্রত্যেক মুসলিম ভাই ভাই হবে, এক মুসলিম অপর মুসলিমের ভাই। এমনি যে সম্পর্ক আছে রক্তের সম্পর্ক, ওটা আলাদা। তাহলে আপনি বলবেন, হুজুর তাহলে কি বাপও ভাই, বেটাও ভাই, দিনই ভাই? আপনার স্ত্রীও কি বোন? দিনই বোন। তো বোন ভাই সবাই, এটা হচ্ছে, এটা রক্তের সম্পর্ক না, এটা হচ্ছে ইমানি সম্পর্ক, ইমানি ভাই, ইসলামী ভাই, দিনী ভাই। কিন্তু দুঃখের বিষয়, এই ভ্রাতৃত্বের বন্ধন কাটা ছেঁড়া, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে বিভিন্ন কারণে। আপনি আপনার বাড়ির কথা ভাবেন, আপনার যে আপন ভাই, রক্তের সম্পর্কের ভাই, সবাই কি এক মত, এক পথ নিয়ে থাকে, না ছিন্ন ভিন্ন হয়? একান্নবর্তী একান্ন ভাগে ভাগ হয়। একান্নবর্তী মানে এক অন্নবর্তী পরিবার, একসাথে খাওয়া দাওয়া, সব ভাই মিলে একসাথে আছে। কিন্তু এক সময় ভাই ভাই ঠাঁই ঠাঁই হয় না, হয় না? স্বাভাবিক, ভাই ভাই ঠাঁই ঠাঁই হওয়াটা স্বাভাবিক, এবং সময়ে ঝগড়া লাগার, ঝগড়া শুরু হওয়ার আগে হয়ে যাওয়া উচিত। সময়ে বলতে, এমন সময় আসবে যে ঝগড়া বিবাদ করে ভাই ভাই ঠাঁই ঠাঁই হবে, কিন্তু এই সুযোগটা আসার আগেই বা এই সময়টা আসার আগেই যদি আপনি সতর্ক হয়ে যান এবং ভাই ভাই ঠাঁই ঠাঁই হন, সমিলে সবাই মা বাপের দেখাশোনা করবে, সবাই খরচ খরচা দেবে, তাহলে সেটাই হচ্ছে উত্তম। আর যদি একান্নবর্তী থাকেন, সেখানে পর্দার সমস্যা হবে, চাচাতো ভাই বোনে সেখানে নানা সমস্যা হবে, ভাবি দেওরে, দেওর যাকে বলে, দেওর তো মুসলমানদের, মুসলমানদের মেয়েদের দেওর হয় না, কিন্তু ভাবি দেওরের সমস্যা হবে। তারপর চাচি এবং ভাসুর পো, দেওর পো যাকে বলে, তাদের সাথে পর্দার সমস্যা হবে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য পৃথক হওয়া ভালো, পৃথক থাকা ভালো। যদি বলেন যে হুজুর সবারই কি বাড়ি করার ক্ষমতা থাকে, চট করে বাড়ি করে ফেলব, যখন ক্ষমতা হবে তখন আমার আপনার অক্ষম হয়ে থাকা উচিত না। ভাই ভাই ঠাঁই ঠাঁই হবে, কিন্তু রক্তের সম্পর্ক থাকবে, এবং সবচেয়ে বড় সম্পর্ক হল ইমানি সম্পর্ক। আচ্ছা, ইমানি সম্পর্ক বড় না রক্তের সম্পর্ক বড়? ইমানি সম্পর্ক বড়। যদি রক্তের সম্পর্ক ইমানি সম্পর্ক ছিন্ন করে বা ইমানি সম্পর্ক তার না থাকে, তাহলে সে আপনার ভাই নাও হতে পারে, এমনকি ভাই ভাইকে হত্যা করার যোগ্য হতে পারে, তাই না? তো যে সম্পর্ক আমাদের থাকা উচিত, বিশেষ করে ইসলামে প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিমের ভাই, যেমন আমরা বাড়িতে থাকি ভাই ভাই, একে অপরের সহযোগিতা করি, অবশ্য ভাই দুশ্মনও হয়ে যায়, তেমনি মুসলিমদের মাঝেও আপোষে দুশ্মনী বিভিন্ন কারণে। আমাদের বাড়ির ভিতরের ভাইরা কি হয়, জমি সম্পত্তি নিয়ে, 2 ইঞ্চি জমির জন্য 1,500 কি 10 টাকার জন্য ভাই পর হয়ে যায়। অবশ্য ভাই বড় ধন, আহ, রক্তের বাঁধন যদি হয় পর, কে কে? নারীর কারণ, নারীর কারণেও হয়, খুচুর খুচুর করে ওর এ বউ ওর কানে লাগালো, ওর বউ ওর কানে লাগালো, তারপর শেষকালে ভাই ভাই কি হয়ে যায়, লাঠালাঠি, ফাটাফাটি, তখনই শুরু হয় পৃথক হওয়ার, পৃথক আগ্ন করার পরিকল্পনা। আল্লাহুল মুস্তাআন। তেমনি ইসলামী ভাই ভাই এদের মাঝেও তাই, এদের মাঝে আপোষে হিংসা বিদ্বেষ, আপোষে থাকে হিংসা বিদ্বেষ, আপোষে থাকে পরশ্রী কাতরতা, আপোষে থাকে অপরের অপরকে উঁচুতে উঠতে না দেওয়ার বা ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা বা পাটাপাটি, আর পাটাপাটি করেই লাঠালাঠি, ও আমার পাটির নয় অতএব ওকে সুযোগ দেব না, আর ওর পাটি হলে ওকে সুযোগ দেবে, ওকে সহযোগিতা করব না কারণ আমার পাটির লোক নয়, ওকে সহযোগিতা, ওকে অন্যায়ভাবে সহযোগিতা করব যেহেতু আমার পাটির লোক। এই তো আমাদের পরিবেশ, তাই না? আমাদের পরিবেশে একই গ্রামে একই জামাতে একই সমাজে বাস করার ক্ষেত্রে দেখে দেখবেন যে মজাহাব নিয়ে দ্বন্দ্ব, আকিদা নিয়ে দ্বন্দ্ব, ও আমার ভাই না কেন, মসজিদ থেকে ঠেলে বের করে দিচ্ছে, এ মসজিদে তোর আসার অধিকার নেই কারণ তো ওয়াহাবি হয়ে গেছিস, ওমরা করতে গিয়ে গোমরা হয়ে গেছিস, সৌদি আরবে এসে তোর মগজ ধোলাই হয়ে গেছে, আর দেশে গিয়ে তাকে আর মসজিদে জায়গা দেওয়া হচ্ছে না। এরকম ঘটনা আপনারা শুনছেন না, শুনছেন না? খুব শোনা যাচ্ছে। কি হলো, কি করেছি তোমার, তোমার বাড়িতে চুরি ডাকাতি করেছি না, তোমার কোন মহিলার গায়ে হাত দিয়েছি না, নজর তুলেছি, কিচ্ছু করিনি, কি করেছি, খালি আমার আকিদাটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যদিও আমি বলি যে সহি হয়ে গেছে, কিন্তু তারা তো সহি জানে না, তারা ভাবছে কি গোমরা হয়ে গেছে, বাস আর মসজিদে ঢুকতে দেওয়া হবে না, এ মসজিদে তোমার স্থান নেই। আবার অনেকে গ্রাম থেকে গ্রাম ছাড়া করে, এ গ্রামে তোমার স্থান নেই। এক ভাই বললেন যে হুজুর, আমার আমার গ্রামের মুফতি সাহেব ফতোয়া দিয়েছিলেন যে আমার বউকে আমি একসঙ্গে তিন তালাক দিয়েছিলাম, তারপর আপনাদের ফতোয়া নিয়ে বউকে কাছে রাখলাম, বললো তুমি কি হয়ে গেছো, ও হিল্লে করাতে হতো, হিল্লে করাইনি, বিনা হিল্লাতে বউ নিয়ে বাস করছে, অতএব একে গ্রামচ্যুত, একে সমাজচ্যুত করো, এক ঘরে করে বাস করছে, এক ঘরে হয়ে বাস করছে। তো এইভাবে ইসলামী ভ্রাতৃত্ব সেখানে কি হলো, ইসলামী ভ্রাতৃত্ব চলে গেল, থাকলো না। এইভাবে মজহাব নিয়ে দ্বন্দ্ব, পার্টি নিয়ে দ্বন্দ্ব, জমি পাশাপাশি জমি নিয়ে দ্বন্দ্ব, আরে ছোট হাঁস মুরগি নিয়ে দ্বন্দ্ব, হাঁস মুরগি, মুরগি ওর বাড়ি থেকে আমার বাড়িতে এসে আমার মুরগির সাথে দানা খেয়েছে, ভাত খেয়েছে, বাস খালাস, দিলাম বাড়ি, তো মারা গেল, আর মারা গেল তো বাস, সেই মুরগি থেকে শুরু হয়ে গেল কোথা, কোর্ট, থানা, পুলিশ, কোর্ট, আল্লাহ হুস্তান, ভাই ভাই, এইভাবে ঠাঁই ঠাঁই হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে যে কারণ যাই হোক, সেই কারণটা, দোষ যাই হোক, সেই দোষটাকে আপোষে মিটিয়ে নাও, সেটাকে বাড়তে দিও না। মুরগি মারা গেছে, মুরগি মরার মধ্যেই থাকুক, মানুষ মরাতে যেও না। যদি মুরগি মরার সাথে সাথে মিটিয়ে নাও তাহলে তো মানুষ মরে না, কিন্তু শেষকালে বোম ফাট, বোম দিয়ে ফাটাফাটি, মানে লাঠালাঠি, অনেক কিছু, নিশ্চয়ই আপনারা জানেন পরিবেশের মানুষ। কিন্তু ইসলাম আমাদের জন্য যে ব্যবস্থা দিয়েছিল সে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা, আমাদের জীবনে ইসলামকে গ্রহণ করতে পারিনি আমরা, আমাদের জীবনে ইসলামের প্রতিফলন যাকে বলে করতে পারিনি, আমাদের ইসলামের প্রতিবিম্ব আমাদের সমাজে, আমাদের দেহে, আমাদের সংসারে, আমাদের দাম্পত্যে এসে প্রতিবিম্বিত হয়নি, তার জন্য আমাদের সমস্যা। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস নিয়ে আলোচনা করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন মুমিনের ভাই, তার একটা উদাহরণ দিয়েছেন, বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন। মিরাত মানে কি? মিরায়া যাকে বলে, চলতি ভাষায় কি বলে, মিরায়া, কিন্তু আসল শব্দটা কি, মিরআত। মিরআত মানে দেখার যন্ত্র, আরবিতে জানেন মিফতাহ, মিফতাহ মানে কি, খোলার যন্ত্র, মিফতাহ মানে খোলার যন্ত্র, আর মিরআত মানে দেখার যন্ত্র। আপনি যে জিনিস আপনার দেহের দেখতে পান না সেটা কে দেখায়, আয়না দেখায়, এই জন্য মিরআত মানে হচ্ছে দেখার যন্ত্র, দেখার যন্ত্র হলো কি, আয়না, বুঝতে পারছেন? আর দেখার যন্ত্র এটাও তো, তাই না? এটাকে কি বলে আরবিতে? নাযারা, নজর মানে হচ্ছে দেখা। এই জন্য যে বেশি দেখায়, এখন দেখতে পাচ্ছি না, কম দেখছি, কিন্তু এটা লাগালেই বেশি দেখাচ্ছে, একে কি বলে নাযারা। সাইর, সাইর মানে চলা, কিন্তু যে বেশি চলায় তাকে কি বলে সাইয়ারা। বুঝলেন না আরবির মজা? আরবি হচ্ছে এরকম। মির আদ মানে হচ্ছে আয়না, দেখার যন্ত্র, আয়না। আয়নাটা সামনে রাখলে আপনার যে জিনিস দেখা সম্ভব নয়, আপনার চোখের কোণে কি আছে আপনি দেখতে পাবেন? চোখ আপনারই, কিন্তু আপনার চোখের পাশের অংশ দেখতে পাবেন না, নাকে কি আছে দেখতে পাবেন না, গালে কি আছে দেখতে পাবেন না, কিন্তু আয়না সামনে রাখলে আপনি ধরতে পারবেন যে আপনার চোখের কোণে পেচুরি লেগে আছে, নাকে ফেপুরি লেগে আছে, গালে কালি লেগে আছে, বা ইত্যাদি ইত্যাদি দাগ লেগে আছে। আয়না আপনাকে দেখিয়ে দেবে। মোমেন হচ্ছে মোমেনের জন্য আয়না স্বরূপ। উদাহরণটা বুঝতে পারলেন? চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। চেহারা দেখার জন্য আয়না ব্যবহার করা হয়, এবং তাতে যে সকল ত্রুটি বা ময়লা থাকে তা জানা যায় এবং দূরীভূত করা সম্ভব হয়। আয়না ব্যবহার না করলে আপনি আপনার নোংরামি দূর করতে পারতেন না। লোকের সমাজে, লোক সমাজে গেলে পরে আপনাকে ছোট হতে হতো, ভাবতো কি রে নাকে কি লেগে আছে, কানে কি লেগে, অনেক সময় তাই না? আমরা অনেক সময় ভাত খাই, খেতে খেতে দাড়িতে ভাত আটকে গেছে, দেখতে পাই না, তখন পাশের ভাই হুজুর ভাত ঠিক না, এটা তো নাও করতে পারে, কিন্তু সে করে, যেহেতু সে হচ্ছে আমার আয়না। এই সেইরকমই, সেইরকমই চোখ, নাকে আপনার কপালে কিছু লেগে আছে আমি দেখতে পাই না, তখন সে যদি আমাকে বলে হুজুর আপনার নাকে কি যেন একটা লেগে আছে, নিজে পরিষ্কার করবো না, কারণ একটু ঘৃণা লাগছে, তো ওটা আবার পরিষ্কার করা যায়, ভাতটা পরিষ্কার করা যায়, তো ঠিক আছে আপনি নিজেই পরিষ্কার করে নিন। তাহলে পরিষ্কার করে নিলাম, আপনি আমার কি হলেন? আয়না হলেন, আর আমিও আপনার আয়না। আমি যদি আপনার চোখে, আপনার নাকে, আপনার গালে, আপনার দাড়িতে কিছু দেখতে পাই, আমিও কি বলবো, ভাই এটা পরিষ্কার করে নিন, আপনার এখানটা কালি লেগে আছে, তাই না? আয়নার কাজ কিন্তু বাস্তব কি করা, তুলে ধরা। এ নয় যে আপনি হাসছেন আর আয়না আপনাকে কান্না দেখাবে, তাই নাকি? আপনি কাঁদছেন, আয়না আপনাকে কি দেখাবে, হাসি দেখাবে, কান্নাই দেখাবে, যেটা বটে সেটা দেখাবে। আপনার গালে যদি কালি, আপনার চোখে যদি কালি থাকে, তো আপনার গালে কালি বলবে না। কিছু মানুষ আছে যারা চোখের কাজলকে কি বলে কালি, মানে দোষ ধরতে গিয়ে যেটা দোষ নয় সেটাও দোষ বার করে ফেলে, এটা আয়না নয়। আয়না হচ্ছে যেটা যা বটে ঠিক তাই। চোখের কাজল অবশ্য মহিলাদের, কিন্তু পুরুষদের চোখে সুরমা তো আছে, তাই না? চোখে যদি সুরমা দেখায় তার কত সুন্দর লাগে, আয়না বলে তোমাকে সুন্দর লাগছে। আর যদি সুরমাটা একটু এমনি লম্বা করে টেনে দেন, কিংবা যদি গালে লেগে যায়, তাহলে আয়না বলে তোমাকে খারাপ লাগছে। কিন্তু মানুষ, কিছু মানুষ আছে যে আয়না হওয়া সত্ত্বেও আপনাকে চোখের সুরমাটাকে কালি বলে, আর গালের কালিটাকেও আপনাকে কি বলবে, খুব ভালো লাগছে। এমন আয়না আছে মনুষ্য সমাজে, কিন্তু না, মোমেন হচ্ছে কি বলে, মোমেন হচ্ছে বাস্তব আয়না, বাস্তববাদী, ঠিক আয়নার মতো, যেমন ঠিক তেমন। এই জন্য বন্ধু হচ্ছে এমন, ভাই হচ্ছে এমন, যে আমি কাঁদলে সে কাঁদে, যেমন আমি যদি কাঁদা অবস্থায় আয়না দেখি, আয়নাও কাঁদে, তাই না? আর হাসা অবস্থায় যদি আয়না দেখি, আমার ভাইও হাসে। সহমর্মিতা, এখান থেকে ইসলামে এসেছে সহমর্মিতা। আর সহমর্মিতার আলাদা হাদিস আছে, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, প্রত্যেক মোমেন, প্রত্যেক মুসলিম একটা দেহের মতো, যদি কোনো কষ্ট একটা অঙ্গ পায়, দেহের তো বিভিন্ন অঙ্গ আছে, কোনো কষ্ট যদি একটা অঙ্গে পায়, তো শুধু কি সেই অঙ্গটাই ব্যথিত হয়, সেই অঙ্গটাই রাত্রি জাগে, নাকি সব সারা দেহ, মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব রাত্রি জাগে? সবটাই রাত্রি জাগে, সারা সারা রাত জেগে আছি, যে অঙ্গটা ব্যথা করছে, পেটে ব্যথা, শুধু পেটটাই জাগে না, পায়ে কাঁঠা ভুঁকলে শুধু পাই কষ্ট পায় না, সঙ্গে সঙ্গে ব্রেন, আর সবকিছুর লিঙ্ক কোথায় আছে, ব্রেনে, এই ব্রেনে গিয়ে আঘাত করে, আর সেই সাথে আপনার সারা দেহটাকে কষ্ট বোধ করায়, তে হচ্ছে সহমর্মিতা, সহ আপনি সহমর্মী হবেন আপনার ভাইয়ের সাথে, যেমন আয়নার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন, এক ভাই অপর ভাইয়ের আয়না স্বরূপ, এক বোন অপর বোনের আয়না স্বরূপ, এক বন্ধু অপর বন্ধুর জন্য আয়না স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, আল মুমিনু আখুল মুমিন, ইয়াকুফু আলাইহি দায়াতাহু ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি। এই হাদিসের শেষ দিকে কিছু কথা আছে। আয়নার ব্যাখ্যা কি? আয়নার ব্যাখ্যা হলো দোষটা দেখিয়ে দেওয়া, তাই না? দোষটা কি সরাতে পারে? দোষটা কি দূর করতে পারে? না। কিন্তু মুমিনের অতিরিক্ত একটা ভূমিকা হলো দোষ দেখে দোষটা যাতে সরে যায়, দোষটা যাতে দূরীভূত হয়, সেই চেষ্টা করতে হবে, তাই না? যেমন আপনি দেখলেন আমার এখানে একটা ভাত লেগে আছে, সঙ্গে সঙ্গে ভাতটা কি করলেন? সরিয়ে দিলেন, কিংবা আমাকে বললেন হুজুর এখানে একটা ভাত লেগে আছে, তখন আমি ভাতটাকে সরিয়ে দিলাম। তা আয়না তো এটা করে না, আয়না কি দোষটা ভাতটা সরায়? না। তো অতিরিক্ত কিছু ভূমিকা আছে, অতিরিক্ত কিছু কাজ আছে, কর্ম আছে, কর্তব্য আছে, করণীয় আছে, সেটা কার জন্য? মুমিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুফু আলাইহি দায়াতা, ভাই যে ভাই হবে সে ভাই ভাইকে ধ্বংস হওয়ার পথ থেকে রক্ষা করবে, ভাইয়ের সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে তা হতে রক্ষা করবে। ইয়াকুফু আলাইহি দায়াতা, দয়া, দয়া মানে কি? নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, খুইয়ে যাওয়া, এর থেকে ভাই ভাইকে রক্ষা করবে। ওয়াইয়াহুতুহু মিন ওয়ারাইহি, আর তার পশ্চাতে থেকে সে যদি অনুপস্থিত থাকে আর সে উপস্থিত থাকে তাহলে তার পশ্চাতে থেকে তার হিফাজত করবে। কথাটা পরিষ্কার হলো? আরো বলছি, আয়নার কাজ বাস্তব চিত্র তুলে ধরা, মুমিন ভাই বন্ধুর কাজ, ভাই বা বন্ধুর প্রশংসনীয় কিছু দেখলে তার প্রশংসা করা, এবং নিন্দনীয় কোন দোষ ত্রুটি দেখলে তা খুলে বলে সংশোধনের প্রচেষ্টা করা, তাকে সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া। নাকি দেখে চুপ থাকবেন বা যে কাঠ খাবে সে আঙার হাঁকবে? চাচা আপন জান বাঁচা, ও দেখে লেখবে, ও আপনার দোষ করেছে ও বুঝবে, তাহলে আয়না হয় নাকি? তাহলে আয়না হবে না। দোষটা দেখলেই দোষটা দেখিয়ে দিতে হবে, কিন্তু দেখিয়ে দেওয়া মানে আবার অনেক সময় কি হয়, শুধু দেখিয়ে দেওয়া হয় বা লোকের কাছে বলে বেড়ানো হয়, এটাকে কি বলা হয়? সমালোচনা, নি বলে গঠনমূলক সমালোচনা, যাতে তুমি সাবধান হও। কিন্তু সমালোচনা যদি অপরের কাছে করো তাহলে সেটা কি হয় ইসলামী পরিভাষায়? গীবত হয়। তাহলে দোষটা ধরতে হলে যখন তুমি দোষ ধরলে, জানতে পারলে, সেই দোষটা কাকে বলতে হবে? সরাসরি যার দোষ তাকে বলতে হবে এবং তাকে সংশোধনের চেষ্টা করতে হবে, তবেই হবে গঠনমূলক সমালোচনা, দোষ ধরা। আর দোষ অনেকে আবার মানে খুতুখুতু করা, সব জিনিসেই দোষ ধরা, এটাও আবার খারাপ জিনিস, বেশি বাড়াবাড়ি ভালো নয়। আয়না একটা দোষ দেখলে একটাই বলে, বাড়তি বলে না, আর আপনি খুটু খুটু করে, দোষ নয় সেটাও দোষ, কথায় কথায় দোষ, ভাই এত কি পারা যায় নাকি? এক সংসারে বৌমা আছে, বৌমায়ের দোষ যদি ননদ, কি বল, ননদ ধরে, বৌমায়ের দোষ যদি শাশুড়ি ধরে, আর বউ কাটকি শাশুড়ি হলে কথায় কথায় দোষ, কথায় কথায় দোষ, দোষ ধরবে, আর সেই বৌমা কি সেখানে সংসারে টিকতে পারবে? খুব মুশকিল, কঠিন। আর এই জন্যই ঝগড়া হয়, এই আমি তোমার মায়ের সঙ্গে থাকতে পারবো না, আলাদা সংসার করো, চলো আলাদা হয়ে যায়, এই সেই, তাই না? তুমি কোথাকার কে? হে ননদকে বলে তুমি তোমার নিজের সংসার দেখো গা, আমার সংসারে কি নাক বলাতে এসছো? তখন সারসতা হয়, ফলে সংসারে আবার যায় যায় হয়, তাই না? নানা ঝামেলা, নানা ঝক্কি, কথায় কথায় দোষ ধরাও, এটা দোষ দেখে রোষ করা, এটাও ঠিক না। কিন্তু দোষ দেখলে ধরতে হবে কিসের নিয়তে? সংশোধনের নিয়তে, ভাই তুমি সতর্ক হও, তোমার এই হচ্ছে, তুমি এরকম করছো এটা ঠিক না, তোমার ছেলে এই করছে এটা ঠিক না, তোমার মেয়ে এই করছে ঠিক না। এ নয় যে আমি হিলালকে গিয়ে বললাম বিলালের মেয়ে দেখো এই করে বেড়াচ্ছে, এটা কি আয়নার কাজ হলো? দোষটা কার? হিলালের। আর আমি আয়নাটা দেখালাম কাকে? বিলালকে, এটা হলো নাকি? তাকেই দেখাতে হবে যে দেখো তোমার এই দোষটা আছে, বিলালের কাছে বললে এটা কি হবে? গীবত হবে। হ্যাঁ, বেলাল যদি আবার থানা হয়, বেলাল যদি আবার বিচারক হয়, তাহলে বলা যাবে হেলাল এমন সে এরকম করছে, তার শাস্তি হওয়া উচিত, সমস্যা নেই। তাকে শায়েস্তা করার জন্য আপনি পাচ্ছেন না, শায়েস্তা করার জন্য বলেন, কিন্তু লোক মাঝে প্রচার করবেন, এটা কি হবে? গীবত। আর গীবতের পাপ আপনারা জানেন, কমসে কম মরা ভাইয়ের কি খাওয়া, আল্লাহ মুস্তাহান, মরা ভাইয়ের মাংস খাওয়া। সুতরাং যখনই মুমিনের দোষ দেখবেন, দোষ ধরতে হবে, সৎ কাজ যদি না করে সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ যদি করে তাহলে মন্দ কাজে বাধা দিতে হবে। আর এই ক্ষেত্রেই মোমেন মোমেনের বন্ধু, মোমেন মোমেনের অভিভাবক। কে হে তুমি আমাকে বলতে এসছো, তুমি আমার অভিভাবক নাকি? হ্যাঁ আমি অভিভাবক তোমার, তোমার সাথে আমার সম্পর্ক কি? আমি তোমার অভিভাবক। কে তোমাকে অভিভাবক বানালো? স্বয়ং সৃষ্টিকর্তা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, আল্লাহু আকবার। স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে তোমার অভিভাবক বানিয়েছে, তুমি মানো চাই না মানো। সুতরাং তুমি এটা করো না, তুমি এটা করো, এটা আমার বলার অধিকার আছে, এই অধিকার থেকে আমাকে কেউ সরাতে পারবে না। দেখেন ভাইয়ের কাজ হিসাবে উক্ত হাদিসে দুটো বিশেষ কাজের উল্লেখ করা হয়েছে, অবশ্য উভয় কাজের অর্থ বড় ব্যাপক। এক, ভাইকে নষ্ট হওয়া থেকে কি করবে, ফিরিয়ে আনবে, নিবারিত করবে, বারণ করবে, এই চেষ্টা রাখতে হবে সে যাতে নষ্ট হয়ে না যায়, তার ইমান বা চরিত্র যেন নষ্ট না হয়, সে যেন কোনো বিপদাপদে না পড়ে, বিপদে পড়লে তাকে উদ্ধার করার চেষ্টা করা হয়। এই চেষ্টা রাখা যে তার মান সম্ভ্রম যাতে নষ্ট না হয়। মান সম্ভ্রম কিসে নষ্ট হয়? যৌন ব্যাপারে মহিলা ঘটিত কারণে, তাই না? এইসব মান সম্ভ্রম নষ্ট না হয়, তার স্ত্রী কন্যা যাতে নষ্ট না হয়, তাদের কোনো ক্ষতি না হয়। আপনি যখনই দেখবেন যে কিছু হচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে তার কানে তুলে দেওয়া, ভাই তোমার স্ত্রী এই করে, তোমার এটা কিসের জন্য? ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য না, কিসের জন্য? সংশোধন করার জন্য। এটা হচ্ছে আইনার কর্তব্য। এই চেষ্টা রাখা যে তার ধন সম্পদ যাতে নষ্ট না হয়। পাশে আপনার জমির পাশে তার জমি আছে, ফসল নষ্ট হচ্ছে, সে বেচারি মশগুল, সে বেচারি কি বলে তার সময় হয় না, ব্যস্ত থাকে, আপনি তাকে বলে দিলেন। আপনার বাগানের পাশে তার বাগান আছে, সেখানে তার গাছ নষ্ট হচ্ছে, আপনি তাকে খবর দিলেন যে পানি দিতে হবে না নষ্ট হয়ে যাবে, কেউ বলবে? ও বললে তো আমার থেকে বড় লোক হয়ে যাবে রে, মরুক যাক, তাই না? না, আপনার থেকেও যদি বড় লোক হয় হোক, তাকে পরামর্শ দিতে হবে, এই সারটা দাও তাহলে গাছ ভালো হবে, ফসল ভালো হবে, পানি এই সময় দিতে হয়, এই সময় দিতে হয় না, এটা দিলে পরে কি হবে, ক্ষতি হবে, আমার থেকে বড় লোক হয়ে যাবে। না, এ হিংসা তোমার থাকলে চলবে না। তার ফল ফসল যাতে নষ্ট না হয়, তার শিল্প যাতে নষ্ট না হয়, তার ব্যবসা বাণিজ্য যাতে নষ্ট না হয়, তার কৃষির যেন কোনো ক্ষতি না হয়, এই হচ্ছে কার কর্তব্য? ভাইয়ের হয়ে ভাইয়ের কর্তব্য, ভাইকে দেখার কর্তব্য। দু নম্বর হচ্ছে, সে অনুপস্থিত থাকলে, সে বাড়িতে নেই, বাড়িতে নেই কোথায় গেছে, ব্যবসার কাজে বাইরে গেছে, বাড়িতে নেই কোথায় গেছে, জেহাদের কাজে জেহাদে গেছে, বাড়িতে নেই কোথায় গেছে, বাইরের দেশে বা বিদেশে কামাই উপার্জন করতে গেছে, তাই না? বিদেশে বিদেশে গিয়ে উপার্জন করা, এটা হালাল না হারাম? হালাল, তাই না? তবে সেই জায়গায় যাওয়া যাবে না যেখানে ফিতনা, ইমান ইসলামের আশঙ্কা আছে। স্ত্রী ছেড়ে কদিন থাকা যাবে বাইরে? মাত্র 4 মাস। লেন বিলাল, আমরা আছি কদিন এখন? কারো তো 2 বছর, কারো 3 বছর, কারো 4 বছর, কারো 10 বছর। স্ত্রী ছেড়ে আছেন না? নেই তো, তালাক হয়ে গেছে না যায়নি তো? 4 মাস বলছি, 4 মাস থাকা যাবে, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে আপনি স্ত্রী ছেড়ে আছেন, তালাক হয় না? তালাক অটোমেটিক হয় না, তালাক অটোমেটিক হয় না, তাহলে কি গুনাহ হয় না? গুনার কাজ করলে গুনাহ হবে। আপনি যদি এখানে স্ত্রী ছেড়ে, স্ত্রী না থাকার ফলে যে গুনাহটা করছেন, গুনাহ হবে। আপনার স্ত্রী যদি আপনার না থাকার ফলে যে গুনাহ করছে, তা গুনাহ হবে। কিন্তু স্ত্রী যদি বলে আমি আর পাচ্ছি না, তুমি এসো, আর আমি বলে আমিও পাচ্ছি না, আমি যেতে পারবো না, আমি আমার টাকা, আসল বউ চলে গেলে বউ পাওয়া যাবে, টাকার দরকার, তাহলে সে যদি পাপ করে তো তখন আপনিও পাপই হবেন। ওই যে ফেসবুকে দেখেন না, একজন মহিলা জাহান্নামে গেলে কজনকে নিয়ে যাবে? 4 জনকে। শুধু 4 জনকে নিয়ে যাবে? কত জনকে নিয়ে যাবে ঠিক নেই। যে জাহান্নামে, মহিলার জাহান্নামে যাওয়ার জন্য যে কারণ হবে, সে জাহান্নামে যাবে। শুধু শুধু বাপ, ছেলে, ভাই আর স্বামী নয়, মামাও হতে পারে, চাচাও হতে পারে জাহান্নামী। কেন? চাচা ভাতিজাকে, ভাতিজি কি দেখছে যে সে অন্যায় করছে কিন্তু বাধা দেয় না, দেখেন আয়নার কাজ করে না। সুতরাং সেই মেয়ে চাচাকেও জাহান্নামী নিয়ে যাবে। অনুপস্থিত যদি থাকে, বিদেশে কামাই করতে যায়, আর একটা কথা মনে রাখেন যে ছেলে মেয়ের জন্য, স্ত্রী এবং মা বাপের জন্য যে উপার্জন আমরা করি, উপার্জন করার জন্য বিদেশে যায়, সেখানে প্রচুর কষ্ট হয়। এই কষ্ট বরণ করে, উপার্জন করে ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করা, মা বাপের সঠিক খেদমত করা, মা বাপের খেদমত করা মানে শুধু পা টেপা নয়, খাবার যদি না দিই তো পা টেপে লাভ হবে? বাপ বলবে আরে পা টেপা দরকার নাই, পেটে খেতে দে, বলবে না? বলবে না। সুতরাং যদি উপার্জন আপনি করেন হালাল উপায়ে, এই হালাল উপায়ে উপার্জনটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করার মতো, আল্লাহর পথে জিহাদ করার মতো, যেহেতু আপনি হালাল উপার্জন করছেন এবং সেই উপার্জনের মাধ্যমে আপনি আপনার মা বাপের সেবা করছেন, আপনি আপনার ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করছেন। যাই হোক, ভাই গেছে বিদেশে, আমি আছি বাড়িতে। এবারে ভাই মানে আপন ভাই হতে পারে, ভাই মানে প্রতিবেশী হতে পারে, আর প্রতিবেশী না হলেও মুসলিম ভাই হতে পারে। সবারই দায়িত্ব নাকি খালি একজনের দায়িত্ব? সবারই দায়িত্ব আছে। দায়িত্বটা কি? সে বাড়িতে না থাকলে, বিদেশে বা সফরে থাকলে, সে যেন নিজ সাধ্য মতো তার পরিজন ও সম্পদের হেফাজত করবে। সে যেন নিজের সাধ্য মতো, যেটা পারবে না সেটা আলাদা কথা, যেটা বাড়ির ভিতরকার কাজ সেটা কি তুমি পারবে না? দরকার নেই, বাইরের কাজ তো পারবে। বাইরের কাজ করার জন্য তুমি তার সহযোগিতা করো, যেহেতু তার স্বামী ঘরে নেই, যেহেতু তার বাপ ঘরে নেই, তুমি সহযোগিতা করবে, তার ছেলে ঘরে নেই, তুমি সহযোগিতা করবে। আমি দেখেছি পরিবেশে, আমাদের এলাকাতে এখনো অনেক জায়গা আছে যেখানে মেয়েরা দূর দূরান্ত থেকে পানি আনতে যায়। জানি না আপনাদের কোনো নাকি ডিজিটাল দেশ হয়ে গেছে, এখনো আছে যে মেয়েরা পানি আনতে যায় দূরে, দূর থেকে পানি আনতে হয় কলসি করে, কলসি কাকে নিয়ে পানি আনতে হয়। এমনও লোক দেখেছি যে বলেছে মা কলসিটা নামাও আমি দিয়ে আসছি। কেন? তার স্বামী ঘরে নেই, তার বাপ ঘরে নেই, তার ভাই ঘরে নেই, বেচারি কষ্ট করে সে বাইরে যাচ্ছে পানি আনতে, মা কলসিটা নামাও আমি তোমার কলসিটা, সে বেচারি কলসিটা গিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তোমার সাধ্য আছে তুমি করো, আর তুমি যদি বুড়ো মানুষ হও না পারো তার তো উপায় নেই। এইভাবে যে কোনো কাজ, বাজার হাট বাজার করতে হবে, মহিলার বাড়িতে কেউ নাই, তুমি হাট বাজার করে দাও, তাই না? এইভাবে যতটা সহযোগিতা তুমি করতে পারো করো, দায়িত্ব দিয়ে গেলে তো করতে হবেই। আমাকে তো কিছু বলে যায়নি বাবু, তো দেশে গেছে বাইরে গেছে আমাকে বলেনি কিছু, ও বলেনি কিছু, তোমার দায়িত্ব নাই? বললে তো দায়িত্ব ডবল, আর যদি না বলে, না বলে গিয়ে থাকে তবুও তোমার দায়িত্ব নেই এটা ভেবো না। তোমার সামনে যদি ওর কোনো ক্ষতি হয় আল্লাহ তাআলা ছাড়বেন না, মোটেই না। একজন লোককে সামনে দেখছেন কুয়া আছে, একজন অন্ধ সেই কুয়োতে পড়তে যাচ্ছে, আর আপনি বাদশাহ নামদার বললেন দেখলে ও মরল, মর আমার কি, ও মরবে নিজেকে নিবে আমার কি, তাই না? দিয়ে চুপচাপ বসে বসে দেখছে, দেখি কেন কেমন করে পড়ছে, দিয়ে বেচারে গিয়ে হুড়বুড় করে পড়লো কুয়োতে আর শেষ হয়ে গেল। তো বাদশাহর কোনো গুনাহ হবে না, তাই না? বাদশাহর গুনাহ হবে? দেশের বাদশাহরও গুনাহ হবে, দেশের বাদশাহ, দেশের প্রেসিডেন্ট, দেশের যারা মুখ্যমন্ত্রী, যারা প্রধানমন্ত্রী, সবাইকে জিজ্ঞাসা করা হবে, এই যে এইভাবে মানুষ মারা যাচ্ছে তাদের ক্ষমতা আছে, রক্ষা করছে না, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন না। সুতরাং এইভাবে যদি আপনি দেখছেন একটা শিশু পথে পড়ে আছে, কোয়া কোয়া করে কাঁদছে, আপনি মনে চাই এটা হয়তো যার সন্তান, কারণ না পাক সন্তান, যাকে জাহান্নামে যাকে, আপনি চলে গেলেন কিছুই করলেন না, হঠাৎ করে একটা কুকুর কিংবা শিয়াল কিংবা কিছু এসে শিশুটাকে কি করলো, মেরে দিল, ধ্বংস করে দিল, খেয়ে নিল, এতে বাচ্চার সমস্যা হবে না, তাই না? নাকি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? একটা জান খুন করার জন্য তুমি সহযোগিতা করলে না, জানটা বাঁচানোর জন্য তুমি নাও না নাও, তুমি কমসে কম যে জায়গাতে খবর দিলে কিংবা যে জায়গায় পৌঁছে দিলে জানটা বাঁচবে, এটা তো করতে পারবে, কিন্তু তা না করে তুমি যে অবহেলাটা করলে, অবজ্ঞাটা করলে, তার জন্য তোমাকে জবাবদিহি করতে অবশ্যই হবে। সুতরাং ভাই হয়ে ভাইয়ের দায়িত্ব অনেক আছে, তো ভাই যখন বিদেশে গেছে তখন তোমার দায়িত্ব না নিলেও, দায়িত্ব না দিলেও তার ইমানের দায়িত্ব হলো তার হেফাজত করা, তার কোনো সম্পদ নষ্ট হতে না দেওয়া, তার স্ত্রী সন্তানকে নষ্ট হতে না দেওয়া, কেউ তার গীবত করলে তার প্রতিবাদ করা। আপনার সামনে এক ভাই এসে গীবত করছে, হেলালের সামনে বেলাল এসে গীবত করছে, তখন হেলালের উচিত কি চুপ করে শুনে মজা না, ও তাই নাকি, আচ্ছা তাই নাকি, না কি করতে হবে, প্রতিবাদ করতে হবে। যে ভাই তুমি যেটা বলছো তোমার কাছে প্রমাণ আছে, তুমি যে বেলাল, তুমি বেলাল, তুমি যে আরেকজন লোকের বিরুদ্ধে এই কথা আমাকে বলছো, তোমার কাছে প্রমাণ আছে, চুপ থাকো। যখন জানো না তখন আন্দাজে অনুমানে কথা বলো না, প্রতিবাদ করতে হবে ভাইয়ের তরফ থেকে। ভাইয়ের যেখানে দোষ বলা হচ্ছে, দোষ আছে না আছে আমি জানি না, দোষ থাকলেও সেটা আলোচনা করা যাবে না, এটাকে গীবত বলে। সুতরাং সেখান প্রতিবাদ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মুমিনু মিরআতু আখি, মুমিন হচ্ছে তার ভাইয়ের আয়না স্বরূপ। ইযা রাআ ফীহি আইবান আসলাহাহু, যখন তার মধ্যে কোন ত্রুটি দেখবে সে তা সংশোধন করবে। দেখছেন এখানে ব্যাখ্যা, শুধু আয়না তো দেখিয়ে দেয়, কিন্তু তোমার অতিরিক্ত কাজ হলো কি, সেটাকে ইসলাহ করা, সংশোধন করা। বহু পণ্ডিত বলেছেন, আলেম ওলামা বলেছেন, কুন রিদাআন ওয়া কামিসান লি আখিক, তুমি তোমার ভাইয়ের জন্য চাদর হয়ে যাও, পোশাক হয়ে যাও। চাদর আর পোশাকের কাজ কি জানেন, ঢেকে রাখা, দোষ ঢেকে রাখা, শীত গ্রীষ্ম থেকে বাঁচানো ইত্যাদি ইত্যাদি, পর্দা করা, যাতে করে এর গোপন জিনিস প্রকাশ না পায়। ওয়াহতহু মিন মারাইহি, তার পেছন থেকে, তার পশ্চাতে থেকে, সে অনুপস্থিত থাকলে তুমি তার হেফাজত করো। ওয়াহফাযহু ফি নাফসিহি ওয়া ইরদিহি ওয়া আহলিহি, আর তার হেফাজত করো তার নিজের ব্যাপারে, তার সম্ভ্রম, মান সম্ভ্রম, মান ইজ্জতের ব্যাপারে, ওয়া তার পরিজনের ব্যাপারে, তার পরিজন, স্ত্রী পরিজনের ব্যাপারে। ফা ইন্নাকা আখুহ বিন নাসসিল কোরআনি, কারণ তুমি হচ্ছে কোরআনের নাসসে, কোরআনের স্পষ্ট উক্তিতে, কোরআনের নির্দেশে তুমি হচ্ছ তার ভাই। কোথায় আছে কোরআনের নির্দেশ? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম, আল্লাহু আকবার, সূরা হুজুরাতে, তাই না, 10 নম্বর আয়াত সম্ভবত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে ভাই, ভাই প্রত্যেক প্রত্যেকের ভাই। ফাসলিহু বাইনা খাওয়াইকুম, সেই ভাতৃত্বের তোমরা সংশোধন করে চলো। হ্যাঁ, হতে পারে কোনো সমস্যা, পার্টিগত সমস্যা, তারপরে মজাবগত সমস্যা, সম্পদগত সমস্যা, বহু রকমের সমস্যার জন্য আমাদের ছিন্ন বিচ্ছিন্নতা আসতে পারে। এই বিচ্ছিন্নতাকে তোমরা কি করে দূর করে দাও, যে বন্ধন ছিন্ন হয়েছে বন্ধনটাকে পুনর্বন্ধন শুরু করো, যে সুতো ছিঁড়ে গেছে সেই সুতোটাকে গিট লাগাও বা গাঁট দাও, দিয়ে জুড়ে জুড়ে যেটা তোড়া গেছে সেটাকে জোড়ো, জুড়ে তোমরা নিজেদের আপোষের কি করো, সংশোধন করো। এই কোরআনি নাসসে, এই কোরআনি স্পষ্ট উক্তিতে তুমি তার ভাই। ফাজআলহু মিরআতান তারা ফিহা নাফসাক, তাকে তুমি নিজের আয়না বানাও, তাহলে তুমি তোমার নিজের দোষটুকু দেখতে পাবে আর চেষ্টা করবে তার সেই দোষকে দূর করার। আর তুমি তার আয়না হয়ে যাও, ফলে তোমার দোষ, তার দোষ তোমার মধ্যে তুমি দেখতে পাবে এবং তুমি তা দূর করার চেষ্টা করবে। মোমেন আখুল মোমেন, মোমেন মোমেনের ভাই, এর কর্তব্য বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মোমেন মোমেন ভাই, আল মুমিনু আখুল মোমেন, ফালা ইয়াহিল্লু লিল মুমিন আন ইয়াবতা আলা বাই'ই আখিহি, মোমেন মোমেনের ভাই, অতএব কোন মোমেনের জন্য এটা জায়েজ নয় যে সে তার ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপরে ক্রয় বিক্রয় করে। কিরকম? একটা জমি কেনার জন্য হেলাল আমার সঙ্গে কথা বলছে, মনে করুন 10,000 টাকা দাম হলো, 10,000 টাকা দাম হলো, বিলাল এসে আমাকে বলছে হুজুর 10,000 টাকা তো কম হচ্ছে, আমাকে দেন আমি 12,000 টাকা দেবো। এখনো মানে ক্রয় বিক্রয় চুক্তি ফাইনাল হয়নি কিংবা হেলাল ছেড়ে দেয়নি, কথাবার্তা চলছে, আর বিলাল দেখলো যে ভালো জিনিস আছে, এত টাকায় তার হুজুর আমারও লাভ হবে। দিয়ে বিলালের যে ক্রয় বিক্রয়ের কথাবার্তা চলছিল সেটাকে কি করে দিল, মানছাল, আমার লাভ হয়ে গেল, আমি 2,000 টাকা বেশি পাওয়ার জন্য বিলালকে দিয়ে দিলাম, ক্ষতি হলো কে, ক্ষতি হলো কার, হেলালের। এটা কি মোমেনের কাজ? মোমেনের কাজ নয়। ঠিক এইরকমই একটা চুক্তি, ওয়ালা ইয়াখতুবু আলা খিতবাতি আখিহি হাত্তা ইয়াযার, যদি হেলাল ছেড়ে দেয় যে না নেবো না, তখন বিলালের সমস্যা নেই, কিন্তু এখনো চলছে কথাবার্তা, তারই মাঝে তুমি ঢুকে দাম বাড়িয়ে দিয়ে দাম তুমি নিয়ে নিলে, বা কোনো একটা বদনাম করে কোনো একটা ক্ষতির কথা বলে মানে তার ব্যবসাটাকে তার বাণিজ্য চুক্তিকে নষ্ট করে দিলে, এটা মুমিনের কাজ না। তেমনি যদি কোনো ছেলের সাথে কোনো মেয়ের বিয়ের কথা চলছে আর সেই ফাঁকে তুমিও সেই মেয়েটাকে পছন্দ করো, ভালোকে সবাই পছন্দ করে তাই না, ছেলের সঙ্গে মেয়ের বিয়ের কথা চলছে সবাই পছন্দ করে, তার একজনের সঙ্গে একজনের কথা চলছে, তুমি তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আবার কথা বলতে গেলে, কিংবা তুমি তোমার ভাই বা তুমি তোমার ছেলের বিয়ে কিংবা তুমি নিজে বিয়ে করার জন্য তারই ফাঁকে আবার কথা পেড়ে দিলে কিছু একটা অতিরিক্ত, তার বদনাম করলে অথবা তুমি নিজের প্রশংসা করলে, ওকে হিরো বানিয়ে দিলে, কি বলে নিজেকে হিরো বানিয়ে দিলে আর ওকে জিরো বানিয়ে দিলে, এবার বিয়েটা কার হবে, কাকে দেবে, নিশ্চয়ই হিরোকে দেবে, সবাই তো হিরো চায় তাই না, প্রত্যেক মানুষ হিরোইন বিয়ে করতে চায় তাই না, না ভুল বললাম, হিরোইন মানে চরিত্রগত হিরোইন না, যাই হোক, আর প্রত্যেক মেয়ে চায় যে আমার স্বামী কি হবে, হিরো হবে, তো যখনই আপনি অপরকে জিরো বানাবেন নিজেকে হিরো বানাবেন তো নিশ্চয়ই হিরো বিয়ে হবে, কিন্তু এটা মুমিনের কাজ নয় যে একজনের সঙ্গে একজনের বিয়ের কথা চলছে আর মাঝখানে আপনি তাকে জিরো বানিয়ে নিজে হিরো হয়ে বিয়ে করবেন, এটা আপনার জন্য জায়েজ না, এ হচ্ছে মুমিনের কাজ। তবে হ্যাঁ, এতো বিয়ের কথাবার্তা চলছে, বিয়ের কথাবার্তা যদি না চলে তাহলে তাহলে পয়গাম দেওয়া যাবে না, যাবে না, বিয়ে প্রস্তাব দেওয়া যাবে না, যাবে না, কথাবার্তা নেই, কথাবার্তা চলেনি, তাহলে কোনো মেয়েকে বিয়ে সরাসরি প্রস্তাব দেওয়া যাবে, তার গার্জেনকে প্রস্তাব দিতে হবে তাই না। এখন যদি কোনো মেয়ে বিবাহিতা হয়, কারো কোনো পুরুষের স্ত্রী হয়, তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে, এটা কি মোমেনের কাজ? কোনো বিবাহিত মেয়েকে বিয়ে করা কি জায়েজ? এটা হচ্ছে সাময়িক মাহরাম, মাহরাম তাকে বলে যার সঙ্গে চিরতরে বিয়ে হারাম তাই না, কিন্তু সাময়িক মাহরাম আছে আপনার শালি তাই না, আপনার স্ত্রীর বোনঝি, আপনার স্ত্রীর ভাইঝি, এরা সাময়িক মাহরাম, এদের সঙ্গে চিরতরে বিয়ে হারাম না। তেমনি ওয়াল মুহসানাতু মিনান নিসা, তেমনি বিবাহিত বিবাহিত স্ত্রী, বিবাহিতা স্ত্রী সেটাও হচ্ছে অন্য পুরুষের জন্য সাময়িকভাবে হারাম, তাকে বিবাহের প্রস্তাব দেওয়া কেমন, এটা কি মোমেনের কাজ? যদি ওটাও মোমেনের কাজ না হয়, অবিবাহিতা মহিলাকে যদি প্রস্তাব দেওয়া না যায়, তাহলে বিবাহিতা মহিলাকে ভাবি তোমার কত কষ্টে সংসার হচ্ছে, আমার সংসারে এসো, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো, আমি তোমাকে গোলাপ ফুল বানিয়ে রাখবো, এইভাবে যদি পটিয়ে পাটিয়ে আপনি তাকে, একে কি বলা হয়, পরকিয়া তাই না, পরকিয়া করতে সহযোগিতা করলেন, একজন সংসার ধ্বংস, একজনের সংসার, আপনি আপনার ভাইয়ের সংসার ধ্বংস করার জন্য অফার দিচ্ছেন, অফার দিলেন আর শয়তানের কাজ করলেন, শয়তানের কাজ কি, ফুসমন্ত্র তাই না, ফুসমন্ত্র দিচ্ছেন আপনি মেয়েটাকে, ভালো সংসার, ছেলে মেয়ে আছে, সে মেয়ে স্বামী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে চলে যাচ্ছে নতুন হিরোর সাথে, কারণ স্বামীকে কি বানানো হয়ে গেছে, জিরো বানানো হয়ে গেছে, এটা কোন মুমিনের কাজ? শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি, সে আমার দলভুক্ত নয়, মানে সে মুসলমানদেরই দলভুক্ত নয়, যে পুরুষ, যে মুমিন কোন পরস্ত্রীকে প্ররোচিত করে, কোন পরস্ত্রীকে প্রলোভিত করে এবং তার স্বামীর বিরুদ্ধে তাকে নষ্ট করে দেয়, কথাটা যেমনি শুনল, স্ত্রী স্বামী কোনোদিন তাকে সুন্দরী বলেনি, কিন্তু যখনই পাড়ার কোন একটা ছেলে তাকে সুন্দরী বলল আর বাস বরফ গলতে শুরু হয়ে গেল, হয় না, হয় না, আমাকে সুন্দরী বলে দেখো, আর আমার স্বামী কোনোদিন প্রশংসা করে না, স্বামী তো ভাবে যে তোমার দখল করা মাল তাই না, আর পরের লোক দূর থেকে সর্ষে খেতে ঘন লাগে তাই না, দূরের যে সে প্রশংসা করে, চাঁদকে দূর থেকে দেখতে সুন্দর লাগে, কাছ থেকে গিয়ে দেখেন সুন্দর লাগবে না, তারকা আমরা বলি, তারকা আকাশে উজ্জ্বল থাকে ঠিকই, কিন্তু তারকার পিছনে কি থাকে, কালো অন্ধকার, মুশকিল হচ্ছে এখানে স্বামী কাছে থাকে, আস্তে আস্তে সে খারাপ হয়ে যায়, কিন্তু দূরে যে থাকে তার দিকে মন টানে, বিশেষ করে সে যখন আকর্ষণ করে, তুমি কত সুন্দরী, তোমার মতো মেয়ে এরকম থাকা, এই ঘরে থাকা ভালো না, এ মানায় না, শোভা পায় না তুমি, এরকম করতে করতে শেষকালে বাস স্বামী যে হিরো হয়ে যায়। এবারে যখন যাকে হিরো ভাবে তখন তার কাছে যাওয়ার জন্য এই যে কাজটা করলো শয়তানের কাজ, এটা হচ্ছে শয়তানের কাজ, সে আমার দলভুক্ত নয়। এইভাবেই যদি কেউ কারো কাজের লোককে নষ্ট করে দেয়, আপনার ঘরে একটা লোক কাজ করে, একটা মেয়ে কাজ করে, আমি গিয়ে বললাম এই চলো আমার ঘরে থাকবে, তো অনেক করে এই নোংরা কাজ করায় আমার ঘরে, কোন কাজটা নেই, আমার স্ত্রী আছে, আমি আছি, আমার টিপটপ কাজ, তোমাকে আমি ভালো তো রাখবো, বাস নিয়ে সে আর কাজ করবে আপনার কাছে? এ মুমিনের কাজ না, এ কাজ মুমিনের কাজ না। সুতরাং যদি কেউ পরস্ত্রীকে এইভাবে নষ্ট করে দেয় তাহলে মুমিন ভাইয়ের কাজ হতে পারে না। শয়তানের কাজ কেন বললাম, বাদশা নামদার জানে যে অবৈধ প্রেম কে সৃষ্টি করে, শয়তান, আর বৈধ প্রেমকে নষ্ট কে করে, শয়তান। দলিল আছে, ওই যে শয়তান সমুদ্রের পানির উপরে সিংহাসন বিছিয়ে ছোট ছোট শয়তানদের কাছে হিসাব নেয়, কি করলি রে, তুই কি করলি, তুই কি করলি, যেমন আমাদের কোম্পানির যারা মুদির, যারা মুদির বসে আছে, তুই কি করলি, তোর কত, তোর কত হলো, আর যারা মিটারে কাজ করে তাদের কাছে মিটারে হিসাব নেয় না, না কে কত করলো তাদেরকে তার পেমেন্ট করতে হবে, তো শয়তান সবার কাছে হিসাব নেয়, তুই কি করলি, তুই কি করলি। তো এক একজন এক এক রকম বলে, আমি অমুককে ফাঁসিয়েছি, তাকে সুদ খাওয়া করিয়েছি, তাকে ঘুষ খাওয়া করিয়েছি, তাকে খুন করা করিয়েছি, তাকে ব্যভিচার করা করিয়েছি, বহু রকম পাপের কথা নিশ্চয়ই আপনারা জানেন, সব কাকে করায়, শয়তান করায়। একজন বলছে, আজ আমি একটা ঘরে ঢুকে স্বামী স্ত্রীর মাঝে এমন দিয়েছি না, এমন ইঞ্জেকশন পুশ করেছি যে স্বামী তার স্ত্রীকে তালাকই দিয়ে দিয়েছে। তখন শয়তান কি করে, সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায়, ধর তাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, বেটা তুই কাজের মতো কাজ, একটা কাজ কেন, অন্য কোনো কাজ খারাপ হলো না, কোনো কাজ খারাপ হলো না, এর সংসারটাকে ধ্বংস করা বেশ মানে ভালো কাজ হলো, সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো কার কাছে, শয়তানের কাছে। তার কারণ সে জানে যে যদি একটা স্ত্রীকে মানে বিচ্ছিন্ন করা যায় তো তার মাধ্যমে কত পাপ ঘটানো সহজ হয়ে যায়। পবিত্র বন্ধন যদি দুনিয়াতে থাকে অপবিত্র কাজ হবে না, পাপ কাজ কম হবে বা হবে না, আর পবিত্র বন্ধন যদি নষ্ট করা যায় তো অনেক অপবিত্র কাজ ঘটানো যায়। সুতরাং ভাইজান বুঝতেই পারছেন, যেটা হচ্ছে শয়তানি কাজ, পরস্ত্রীকে কোনোভাবে নষ্ট করা, চাহে ছেলে করুক চাহে মেয়ে করুক, অনেক ছেলেতে নষ্ট করে, অনেক মেয়ে এসেও মেয়েকে ফুস মন্ত্র দেয়, বিবাহিত মেয়ে, এক মেয়ে এসে বলছে তুমি এখানে তোমার এই ঘরে বিয়ে হয়েছে, আরে তোমার তো আরো ভালো ঘরে বিয়ে হওয়ার কথা, দিয়ে তারপরে কুটনার কাজ করে, যেমন শয়তান কাজ করে কুটনার কাজ, যেমন স্বামী ঘরে নেই আর পর পুরুষ এসে যখন তার সঙ্গে একাকিত্ব অবলম্বন করে আড্ডা মারে তখন শয়তান কি হয়, কোটনা হয়, কুটিনী হয়, দুটি হয়, মানে দুজনের মাঝে যাতে মিলন সৃষ্টি হয় সেটা চেষ্টা করে। তেমনি বহু মনুষ্য শয়তান আছে যে শয়তানরা এইভাবে অবৈধ সম্পর্ক কায়েম করার চেষ্টা করে দেয়। একটা কথা শুনে নেন, হাদিস বোধহয় আপনাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু হাদিসটা শোনেন। এমনি আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যাদের স্ত্রী, যাদের যে স্ত্রীদের স্বামী বর্তমানে নেই, ঘরে নেই বা বিদেশে আছে, তাদের কাছে যেও না, এই কথা আপনারা শুনেছেন। তারপরে এটাও শুনেছেন যে হুজুর তাহলে দেওয়ার সম্পর্কে কি রায় বললেন, দেওয়ার হচ্ছে মৃত্যু স্বরূপ, আর আগেও বলেছি মুসলমান মেয়েদের দেওয়ার বা দ্বিতীয় বর হয় না, তাদের বর একটাই হয়, তাই না? আর একথাও শুনেছেন যে কারণ তার কাছে গেলে শয়তান তোমাদের মাঝে কি হবে, কোটনা হবে বা দুটি হবে, যেহেতু ওর স্বামী বিদেশে নেই, বিদেশে আছে, আর সেই সময়ে তার মনের চাহিদাটা তুঙ্গে থাকবে, আর তুমি একটা যুবক ছেলে সেখানে থাকবে, তাহলে তো অবস্থা খারাপ হবে, তাই না? ও সে ইউসুফ জেলাকার কি হয়েছিল জানেন, তাই না? প্রেম করেছে ইউসুফ নবী, তাই না? বাসা প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জোলেখা বিবি গো, ইসুল নবী প্রেম করে যারে বেউকুফের দল, তোরা নিজেদের প্রেমকে বৈধ করার জন্য এই গান বানিয়েছিস, অবৈধ প্রেমকে বৈধ করার জন্য এই সব, হ্যাঁ এ হচ্ছে নিজের মতলববাদী, সুবিধাবাদ জিন্দাবাদ। ইসুব নবী প্রেম করেননি, কে প্রেম করেছে? জুলাইখা, একতরফা। তো এরকম ঘটতে পারে, এইরকম ঘটতে পারে, সুতরাং এইরকম মহিলার কাছে তুমি তোমরা যেও না। এটা হাদিস শুনেন, মাসালুল লাযি ইয়াজলিসু আলা ফিরাশিল মুগীবা মিসবাসালুল লাযি ইয়ানহাসুহু আসওয়াদু মিন আসাওবিদা ইয়াউমিল কিয়ামা। এই হাদিসটা হয়তো বা নতুন লাগতে পারে আপনাদের কাছে, যে ব্যক্তি কোন স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানায় বসে যার স্বামী ঘরে নেই, তার উদাহরণ হলো, তার উপমা হলো সেই লোকটার মতো যে লোকটাকে কেয়ামতের বিষধর সাপ দংশন করছে। তার মানে বিছানায় বসায় মানে আপনাকে কি করছে? সাপে কামড় দিচ্ছে। এর জ্বালা সইতে পারবেন? এ জ্বালা এখন পাবেন না, এ যন্ত্রণার অনুভূতি, এ অনুভব আপনার এখন হবেন না। এখন তো বিছানায় খুব মজা পাচ্ছেন, ভাবির সাথে গল্প করছেন, খুশবু গল্প করছেন, তারপরে হতে হতে কি হবে জানি না, কিন্তু এর যারা যন্ত্রণা, এই সাপের দংশনের যন্ত্রণা কোথায় ভোগ করবে? কেয়ামতের মাঠে। সুতরাং খুবই সাবধান, যাদের বাড়িতে, যে মহিলাদের বাড়িতে স্বামী স্ত্রী নেই, তাদের সাথে কোনো যোগাযোগ, আজকাল তো মাশাআল্লাহ ফেসবুকে, আজকাল মাশাআল্লাহ হোয়াটসঅ্যাপে বহু যোগাযোগ হয়, তাই না? কাছে না গেও বিছানায় বসা হয়, বিছানাতে না গিয়েও বিছানাতে বসে, আল্লাহুল মুস্তাআন। আজকাল আপনারা সবই জানেন, এই ফেসবুকের যুগে, বিশ্বের যুগে আপনারা জানেন। সুতরাং এর থেকে সাবধান হতে হবে, যেহেতু মুসলমান হবে কি মুসলমানের ভাই, মুসলিম হবে মুসলিমের ভাই, আপনার ভাইয়ের স্ত্রী নষ্ট হয়ে যাক, আপনার ভাইয়ের স্ত্রীকে আপনি কেড়ে নেবেন, আপনার ভাইয়ের স্ত্রীকে আপনি ব্যবহার করবেন, এটা কোন কথা? কোন মুসলমান এটা? এটা কোন মুসলমান? যে কোন মুসলমানের জন্যই, চাহে সে দাড়িওয়ালা হোক আর বেদাড়িওয়ালা হোক, চাহে সে শিক্ষিত হোক আর চাহে সে জাহেল হোক, চাহে সে আলেম হোক চাহে সে হাফেজ হোক। আলেম হাফেজের কথা কেন বললাম হুজুর? ওই যে ঝাড়ফুঁকের নামে, খালা নানি কি করছো, ইমাম সাহেবদেরকে দেখেছেন কেমন? হ্যাঁ, ঝাড়ফুঁকের নামে যায়, আরো কিছু নাই, খালা ডিম খেতে যায়, গে বাড়িতে কেউ নেই আর উনি গেলেন ডিম খেতে খালার হাতে। তো খালা তো মুখে বলছো, মনের ভেতরে জানা নাই তো, বুঝতে পারছেন? এই জন্যই এদের কথা বললাম, এরা এরাও অনেক সময় নির্জনতা অবলম্বন করে, লোকের বাড়িতে গিয়ে গিয়ে ইমাম সাহেবের সুবাদে, ইমাম সাহেব উনি, আচ্ছা ওনার মতো পরহেজগার আর কেউ নেই, কিন্তু ওনার মতো পরহেজগার কি কাণ্ড করেছে আপনারা জানেন? কায়দা পড়াতে পড়াতে আমপাড়া পড়িয়ে দিয়েছে, তাই না? শুনেছেন আপনারা, ফের দেখছেন খবরে, কোথায় মালয়েশিয়াতে চাকরি করে বেচারি, সে তার বউকে বলেছে হুজুরের কাছে কোরআন শিক্ষা করো, কোরআনের অনেক ফজিলত জেনেছে মালয়েশিয়া থেকে, দিয়ে হুজুর গিয়ে ডেলি তার বউকে কোরআন পড়ায়, কিন্তু এটা জানে না কোরআন শিখার আগে বেশি দরকারটা কি, পর্দা দরকার আছে, তাই না? পর্দা কাকে বলে জানে না, না হুজুর বোরকা পরে কোরআন পড়ে, হুজুরের সামনে বোরকা পরে কোরআন পড়া চলবে? ইসলামে দুটো জিনিস আছে, একটা হচ্ছে হিজাব আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে হিজাব আর একটা হচ্ছে সুফুর আর একটা হচ্ছে ইখতিলাত, মানে পর্দা করলেই হয় না। পর্দা করলে যদি একসাথে যাওয়া আসা করে, এক ঘরে থাকে, এক ঘরে বসে গল্প করে, এক অফিসে চাকরি করে, চলবে না? হিজাব তোমার আছে, পায়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পর্দায় ঢাকা আছে, কিন্তু একজন পুরুষের সাথে তুমি যাওয়া আসা নির্জনতা অবলম্বন করছো, এটা কি জায়েজ নাকি? একে বলে ইখতিলাত, এটা হারাম, নির্জনতা অবলম্বন এটা হচ্ছে হারাম। সুতরাং বহু কথা আছে, আরো অনেক কথা আছে যেখানে ভাই হয়ে ভাইয়ের মানে কি কর্তব্য, এ কথা বলার সময় নেই, কারণ মনে হচ্ছে যেন সিগন্যাল চলে এসেছে। তো বিশেষ করে প্রতিবেশী, আপনি একটা গুরুত্ব বলে দিচ্ছি, প্রতিবেশী, আপনার নিজের ঘরের ভাই তো দূরের কথা, প্রতিবেশীর মহিলার সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, কত গুণ পাপ হবে বাদশা? কত গুণ বেশি পাপ হবে? দশ গুণ। যদি আপনি অন্য গ্রামের, অন্য পাড়ার মহিলার সঙ্গে ব্যভিচার করেন আর প্রতিবেশীর মেয়ের সঙ্গে ব্যভিচার করেন, তো প্রতিবেশীর মেয়ের সঙ্গে ব্যভিচার করা কত গুণ পাপ হবে? দশ গুণ বেশি। এবার যদি আপনি বাড়ির ভিতরকার মেয়ের সঙ্গে ব্যবচার করেন কম হবে, তার থেকে বেশি হবে, কিন্তু কত গুণ বলতে পারবো না, 20 গুণ না 50 গুণ না 100 গুণ বলতে পারবো না, কারণ এরকম উল্লেখ হয়নি। বেশি তো বটেই, বাড়ির ভিতরকার মহিলার সঙ্গে আপনি করলেন, আত্মীয় মহিলার সঙ্গে যদি ব্যবচার করেন আরো বেশি। কোন সাময়িক মাহারাম মহিলার সঙ্গে যেমন বললাম বিবাহিত মেয়ে শালি, তারপর ভাবি তো বিবাহিত মেয়ের মধ্যে চলে গেল, ও তো হলো যে সাময়িক মাহারাম, তাই না? বিবাহিত প্রত্যেক বিবাহিত মেয়ে আপনার জন্য সাময়িক মাহারাম, কিন্তু সাময়িক মাহারামের সঙ্গে ব্যবচার তার থেকেও বেশি। আর যদি মাহারাম যাকে বলে তার সঙ্গে ব্যবচার করেন তাহলে আরো বেশি। আর যদি আপনি আপনার আরো কাছে চলে আসেন বোনের সাথে মায়ের সাথে করেন তো সব থেকে বেশি, আল্লাহুল মুস্তাআন। এইভাবে বহু কিছু আছে। তো ইসলামের এটা হচ্ছে কি মানে বড় গুরুত্ব, যে যার স্বামী ঘরে নেই তার ব্যাপারে তুমি তোমার ভাইয়ের দায়িত্ব পালন করো, তুমি তার আয়না, যেমন ভাইয়ের প্রতি কুধারণা করা যাবে না, তারপরে তার জাসুসি করা যাবে না, তার হিংসা করা যাবে না, তার তার পেছনে বিদ্বেষ করা যাবে না, তার পেছনে লাগা যাবে না। তোমরা আল্লাহর বান্দা, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, সে তার প্রতি কারো প্রতি জুলুম করে না, কাউকে অসহায় ছেড়ে দেয় না, তাকে ঘৃণা করে না। আর তাকওয়ার কথা বলা হচ্ছে হৃদয়ের কথা। আর মুসলমানের যে মুসলমানের মন্দের জন্য এতটুকু যথেষ্ট, সে তার ভাইকে ঘৃণা করে। আর প্রত্যেক মুসলমানের জন্য তার খুন, তার সম্ভ্রম মান এবং তার মাল হারাম। কেমন হারাম? যেমন জিলহজ মাসে মক্কাতে একে অপরের কি হারাম, খুন হারাম, আল্লাহুল মুস্তাআন। তো এই বিভিন্ন মানে আছে গুরুত্বপূর্ণ কথা। এখানে আমি আম ভাবে সমস্ত ভ্রাতৃত্বের কথা বললাম, বিশেষ করে রক্তের সম্পর্কের ভাই যে হবে তাহলে সে ডবল ভাই হলো, এক তো রক্তের সম্পর্কের ভাই আর ইসলামী ভাই। যদি দুটো ভাই এক ভ্রাতৃত্ব একসঙ্গে সমবেত হয় তাহলে তার গুরুত্বটা বেশি হয়, আর তার সঙ্গে ছিন্ন ভিন্নতা বা কোনো পাপাচার করলে পরে গুনাহটা বেশি হয়। এই গুরুত্বটা বোঝার জন্য এতটুকু কথা বললাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তা আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.